কথা মনে করে কার বুকেতে হাসো, কার ছবি মনে কে কাকে ভালোবাসো, কাকে আজ ভীষণ করে দেখতে ইচ্ছে হয়, কে তোমার জগৎ জুড়ে আঁকড়ে ধরে রয়। কার কথা মনে করে কার বুকেতে হাসো, কার ছবি মনে কে কাকে ভালোবাসো, কাকে আজ ভীষণ করে দেখতে ইচ্ছে হয়, কে তোমার জগত জুড়ে আঁকড়ে ধরে রয়। আজও কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর, কেউ কি পারে আমার মাতো বাসতে ভালো খুব, বৃষ্টির দাগ গুনে গুনে কি আজও থাকো নিশ্চুপ। আজও কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর, কেউ কি পারে আমার মাতো বাসতে ভালো খুব, বৃষ্টির দাগ গুনে গুনে কি আজও থাকো নিশ্চুপ। রাত্রি জুড়ে গল্প শোনায় আজ, কে বলে রাত পাহারায় চুপটি করে থাক, কে পারে আমার মতো তোমায় হাসাতে, কে পারে সুখের ঘরে তোমায় ভাসাতে, কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ, কে বলে রাত পাহারায় চুপটি করে থাক, কে পারে আমার মতো তোমায় হাসাতে, কে পারে সুখের ঘরে তোমায় ভাসাতে। জানো কি আজও আমার একলা লাগে খুব, আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম, সেই হারানো দিনগুলো কি ফিরিয়ে দেবে আর, সাজিয়ে দেওয়া পুতুল আমার কার তুমি কার। জানো কি আজও আমার একলা লাগে খুব, আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম, সেই হারানো দিনগুলো কি ফিরিয়ে দেবে আর, সাজিয়ে দেওয়া পুতুল আমার কার তুমি কার। কে বলে ভালোবাসি, কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি, কে দেয় আজ ক্যান্ডে লাইটে চুল সরিয়ে তো, কে বলে দেখলে তোরে লাগে কেমন ঘুম, কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি, কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি, কে দেয় আজ ক্যান্ডে লাইটে চুল সরিয়ে তো, কে বলে দেখলে তোরে লাগে কেমন ঘুম। ভাবো কি আজও থাকে কেউ দাঁড়িয়ে, ইচ্ছে হয় কি একটু কাঁদতে আমায় জড়িয়ে, খুঁজবে কি আর হারিয়ে গেলে অনেক দূরে কেউ, বাজবে না আর আমার মতো ভালো তোমায় কেউ, বাজবে না আর আমার মতো ভালো তোমায় কেউ, বাজবে না আর।